করে চলে গেছি, একক ভাবে আমরা পারিনি, তাই সমষ্টিগত ভাবে তাদের মাগফিরাত ও সওয়াব এসানি ইসালে সওয়াবের উদ্দেশ্যে। সাথে সাথে আমরা সকলে ফাইজিয়া হব, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে, আমরা বরকত হাসিল করার জন্য মিলাদ নবীতে এসে বসেছি। তাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আর আমার এক্সপিরিয়েন্স খুব কম, আমি মেদিনীপুরে আসলেও আপনাদের ভালোবাসা কিন্তু এতটুকু কমেনি, তো আপনাদের মহব্বত যেখানে যেখানে আমি পেয়েছি, আমার একটা বাস্তব অভিজ্ঞতা যে এতটা অঞ্চলের মানুষকে নতুন করে শোনাবার মতো ওয়াজ কোন আলেমের কাছে বাকি আছে বলে আমার আর মনে হয়। আমি সত্যি বলছি, কেন আপনারা আমার দাদুদের ওয়াজ শুনেছেন মুরব্বীরা, আমার চাচাদের ওয়াজ শুনেছেন, বাংলার আলে মোলামাদের ওয়াজ শুনেছেন, আমার চাষ ভাইদের ওয়াজ শুনেছেন, শুনে শুনে আপনাদের মাশাল্লাহ সব দিকটাই কম বেশি শোনা হয়ে গেছে। নতুন করে শোনাবার মতো পশ্চিমবঙ্গ কেন, ভারত কেন, ওয়ার্ল্ডে কোনো আলেম নেই যে নতুন কোন সাবজেক্ট আপনাদের শোনাতে পারে। তারপরেও দেখুন, নামাজি নামাজে অভাব নেই, রোজদারে রোজাতে অভাব নেই, হাজির হজেতে অভাব নেই, দানবীরের জাকাতে অভাব নেই, কালেমা পড়ানোর ইমানে অভাব নেই। অভাব কোথায়? অভাব হচ্ছে আমাদের মনের কিছু খিদে, কিছু পিপাসা। আমাদের মনের মতো অনেক কিছু আমাদের পাওনার প্রাপ্তি স্বীকার পাই না বলে আমাদের কিছু অভাব রয়ে গেছে। কারণ এত জানা এত বোঝার পরেও আজ তথাকথিত মুষ্টিমীয় হাতে গোনা কতগুলো মানুষের কথা, তাদের ফতোয়া, নতুন নামাজিদের নতুন রং ঢঙের ইসলাম, ফতোয়াবাজির ধর্ম, যে এতদিনের জানাগুলো আজ নাকি আমাদের অজানা হয়ে যাচ্ছে, এতদিনের ন্যায়গুলো আজ নাকি আমাদের কাছে অন্যায়, এতদিনের জায়েজগুলো আজ নাকি তাদের কথাই না জায়েজ, এতদিনের হালাল কাজগুলো আজ নাকি তাদের কথা অনুযায়ী হারাম, এতদিনের করতে হয়গুলো তাদের কথা অনুযায়ী করতে নেই, এতদিনের ভালো কাজগুলো আজ নাকি খারাপ কাজ, এতদিনের হাসান দরজার ইবাদত গুলো আজ নাকি বিদআত। মুফতি নয় ফতোয়া দিচ্ছি, নামাজিরা তাতে রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে বারো কামারে ফাল নষ্ট, আর বারো মলি সাহেবের ইমানের আঘাতে নজওয়ান যুবকদের ইমান নষ্ট। কাটটা শুনবে সবই তো হুজুর সেজে কথা বলছে। আজ এত বড় জলসা, একটা আহলে হাদিসের ছেলেকে জিজ্ঞাসা করুন, একটা তাবলিগি ছেলেকে জিজ্ঞাসা করুন, একটা জামাত ইসলামী ছেলেকে জিজ্ঞাসা করুন, একটা খারেজিকে জিজ্ঞাসা করুন, একটা ওয়াহাবিকে জিজ্ঞাসা করুন, যে আজ আমরা জলসা শুনতে এসেছিলাম ফরিদ মহালয়, কাজটা ভালো করেছি না খারাপ করেছি? সঙ্গে সঙ্গে বলবে কি পেলে, যা পেল তো হুজুররা পেল। কথা বুঝতে পারছেন না? কি পেলে, যা হলো তো হুজুরদের হলো, লাইট আলা মাই কালার হলো, তোমরা কি পেলে? না আমরা সওয়াব পেলাম, ওই দেখাও মুখে বাঁধে রাখিস। না আমরা দোয়া পেলাম, ওই দেখাও আমরা ওখানে গিয়ে বরকত হাসিল করলাম, ওই দেখাও আমরা ওখানে গিয়ে ফাইজিয়া বললাম, ওই দেখাও আমরা ওখানে গিয়ে আল্লাহর রহমত পেলাম, ওই দেখাও। ভাই এগুলো তো দেখানো যায় না, তো তোমাদের বোকা বানিয়ে দিয়েছে। ওই ওই করে সুবহানাল্লাহ বলতে বলতে অন্ধের মতো ভালোবাসো, আর হুজুররা তোমাদের বোকা বানিয়ে ইনকাম করে চলে গেছে, তোমাদের হই হই করাই সারা। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? কারণ আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, রাগ করবেন না আমার কথায়। যারা বসে আছে 90% মুসলমান, 90% আমার সিলসিলার মানুষ, সিলসিলা কি জিনিসটাই জানে না। ওয়াজ শুনেছে, সুবহানাল্লাহ বলেছে, নারে তাকবীর বলেছে, হুজুরের পিছনে হই হই করে লাফিয়েছে। মাওলানা কি বলছে শোনার দরকার নেই, প্রভাব আছে, চিৎকার করেছে, জিন্দাবাদ দিতে আরম্ভ করে দিয়েছে। এরা হাতি ঘোড়া কি বললো বুঝার দরকার নেই, হই হই হচ্ছে, হয়ে যা। ভাই আমার কথা বুঝতে পারছেন তো? তোমার মাথায় কাঁঠাল ভাঙবে না তো ভাঙবে কার মাথায়? তোমাকে উল্টো বুঝাবে না তো বুঝাবে কাকে? আমাদের বোঝা দরকার। আজকের পর থেকে যদি কোনো কেউ ওয়াহাবি, আজকের পর থেকে কোনো দেওবন্দি তাবলিগি, আজকের পর থেকে কোনো আহলে হাদিস যদি এমন কথা বলে তোমরা ওখানে গিয়ে পেলে কি দেখাও, আপনারা জবাবটা দিয়ে দিবেন। দর্দ দিল কখনো দেখানো যায় না, এহসাস করতে হয়। অন্তরের ব্যথা দেখানো যায় না, এহসাস করতে হয়। মহব্বত দেখানো যায় না, মহসুস করতে হয়। আর আমরা যেটা পেলাম সব হ্যাঁ মধ্যে নয়, সব নায়ের মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে। আমরা নায়ের মধ্যে হ্যাঁটাকে খুঁজে পেয়েছি। জোরে বলে সুবহান, এটা কি বলছো তুমি? বলছি আল্লাহ কোরআন পড়েননি আপনারা? রহমত অদৃশ্য গায়েব, বরকত গায়েব, কুদরত ফায়েব, যা বলবেন সব গায়েব। বলছি গায়েব মানে দেখা যায় না, বলে ওটা তো আমিও জানি, দেখা যায় না বলেই তো বোকা হচ্ছ। সঙ্গে সঙ্গে বলবেন এই জন্যই বলে তোমার ইমান নেই আমার ইমান আছে, এই জন্যই বলা হয় তোমার ইমান নেই আমার ইমান আছে। যদি বলেন কেন, আল্লাহর কোরআন খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ জানেন। তারপরে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, this is exceptional testimony, no author worked with us divine, the 15th century with us poor attest, পৃথিবীর বুকে যার কোনো তুলনা নেই, বহু লেখকের গ্রন্থ আমি দেখাবো, ফিলিপ কে হিটলের লেখা গ্রন্থ দেখাবো, ডেভেন পোর্টের লেখা গ্রন্থ দেখাবো, অ্যালেন ডেভিডসনের লেখা গ্রন্থ দেখাবো, ওয়াশিংটন আরভিংয়ের লেখা গ্রন্থ দেখাবো, মাইকেল ইচেটের লেখা গ্রন্থ দেখাবো, মরিস বোকাইলির লেখা গ্রন্থ দেখাবো, ডি রোজারিওর, ফিলিপ কে হিটলের লেখা গ্রন্থ দেখাবো, স্যার উইলিয়াম বোরের লেখা গ্রন্থ দেখাবো, ওলিয়ারির লেখা গ্রন্থ দেখাবো, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে নজরুল ইসলাম, জসীমউদ্দিন, যত গ্রন্থ আছে প্রত্যেকেই গ্রন্থের মধ্যে লিখে, প্রিয় পাঠক মণ্ডলী আমার লেখনীর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করিবে, পরবর্তী গ্রন্থে আমি শুধরে দেওয়ার প্রয়াস রাখিলাম। লেখা থাকে না আমার কোরআনেও দেখবেন লেখা আছে আমার আল্লাহ বলছে কিনা, প্রিয় আমার বান্দর আমার কোরআনে ভুল হলে পরে আমি আল্লাহকে মাফ করে দিস, আমি পরের কোরআনে শুধরে দেবো, লেখা আছে। বিশ্বের বুকে একমাত্র গ্রন্থ, দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি, দ্যাট ইজ মাই হোলি কোরআন, যার মধ্যে আমার আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই গ্রন্থ যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলি আমার কোরআনে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলো পৃথিবীর বুকে দ্বিতীয় কোন গ্রন্থে আপনি দেখাতে পারবেন না, এটা আমার চ্যালেঞ্জ। আমি আপনাকে 150-200 লেখকের গ্রন্থ খুলে সামনে দিয়ে দিতে পারি, সেই কোরআন কি বলছে, নির্ভুল কোরআন কি বলছে। হ্যাঁ গো, হেদায়েত কাদের জন্য? হুজুর দোয়া করবেন আমার ছেলেটা একটু মদ ফদ খায় যেন আল্লাহ হেদায়েত দেয়। হুজুর দোয়া করবেন আমার ছেলেটা একটু জুমা মুয়া খেলে আল্লাহ যেন হেদায়েত দেয়। হুজুর দোয়া করবেন আমার ছেলেটা একটু গাঁজা ফাঁজা খাই একটু যেন আল্লাহ হেদায়েত দেয়। তো হেদায়েত কাদের জন্য? বেহুদাদের জন্য। কোরআন কি বলছে? হুদাল্লিল মুত্তাকিন। আরে পুরো উল্টো কথা। এই নির্ভুল গ্রন্থটা কাদের জন্য শুনো? আমার আল্লাহ বলছে যারা মুত্তাকি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, নামাজি, রোজদার, আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা যারা, আমার কোরআন হলো তাদের জন্য হেদায়েত। আল্লাযীনা, যে ব্যক্তিগুলো, ইউমিনুনা বিল গায়বে, যে ব্যক্তিগুলো চোখে না দেখেও বিশ্বাস করে দিয়েছে। জবাব দাও, জবাব দাও। দোয়া দেখবে কোরআন কাটো, রহমত দেখবে কোরআন কাটো, মাগফিরাত দেখবে কোরআন কাটো, বরকত দেখবে কোরআনের এটা ভুল সাব্যস্ত করো। এই জন্য বলে তোমার ঈমান নেই। আমার ঈমান আছে, কারণ আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই মানুষদের জন্য কোরআন হলো হেদায়েত, যারা দেখতে পায়নি তারপরেও বিশ্বাস করেছে। জোরে বলুন সুবহান। দিস ইজ বাই ইসলাম এন্ড দ্যাট ইজ দ্য ঈমান। কেন বসে থাকেন? ইমান যদি এটা হয়, আল্লাহকে দেখা যায়, বিশ্বাস করেছে কিনা, ফেরেশতা দেখা যায়, বিশ্বাস করেছে কিনা, নবীকে দেখতে পাচ্ছি, বিশ্বাস করেছে কিনা, মওত দেখতে পাচ্ছি, বিশ্বাস করেছে কিনা, অলবাসে বাদের মওত দেখতে পাচ্ছি, বিশ্বাস করেছে কিনা, কিয়ামত দেখতে পাচ্ছি, বিশ্বাস করেছে না করেনি, তাহলে ইমানের শর্তে 99.9% কোন অদৃশ্য বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করাটাই হলো ইমান। অতএব আল্লাহ নেই বলতে আপনি পারবেন না, কারণ দেখতে পাওয়া যায় না, রহমত দেখতে পাওয়া যায় না, কুদরত মাগফিরাত দেখতে পাওয়া যায় না, নাজাত দেখতে পাওয়া যায় না। তবে আল্লাহ কি নাজাত দেবেন না? লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, খোদা বলেননি তো যেটা দেবে ওটা দেখার? কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখানে যে বসেছি, না দেখতে পেলেও অনেক কিছু আছে, মানে ধর্ম আমার এমন একটা সুন্দর শিক্ষা দেয়, সব নায়ের মধ্যে একটা হ্যাঁ লুকিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। ওই হ্যাঁ তালাশে বিশ্বের মুসলমান কবরে চলে যাচ্ছে, খুঁজতে খুঁজতে মরে যাচ্ছে। হ্যাঁটাকে এমন ভাবে বিশ্বাস করেছে যে তাকে মহব্বত করে আল্লাহ তার কাছে কি করে যাব? বলে কেন? যে ঈমানের শর্তের মধ্যে তিনটের আমি দুটোকে বলি আজ শুনেন। বলছি ঈমানের শর্ত কি? ঈমানের শর্ত হলো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা। ঈমানের শর্ত আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? যার সঙ্গে বন্ধুত্ব করবে, যার সঙ্গে মহব্বত করবে, যার সঙ্গে ভালোবাসা করবে, আল্লাহ রাসূলের খাতিরে করবে। ঠিক আছে, আমি হাদিস শোনাচ্ছি বুখারী। যার সঙ্গে মহব্বত করবে, খাতিরটা কি? শর্ত হচ্ছে আল্লাহ রাসূলের খাতির যেন হয়। তাহলে আপনার সঙ্গে আমার মহব্বত আছে ভাই, আসো বন্ধুত্ব করি আল্লাহ রাসূলের খাতিরে। শোন শোন, আমি এখনো ওটা ছাড়তে পারিনি। হ্যালো, তোমার সঙ্গে আল্লাহ রাসূলের খাতিরে তুমি আমার বন্ধু, ঠিক আছে? শোন, এখনো সুদ খাওয়া ছাড়িনি কিন্তু। তোমার সঙ্গে আল্লাহ রাসূলের খাতিরে আমার বন্ধুত্ব, ঠিক আছে? শোন, আমি যে জাগা বর্গাধারি করেছিলাম, রেকর্ড করেছিলাম, এখনো ওর নামে বুঝিয়ে দিয়ে দিই কিন্তু। তাহলে তোমার সঙ্গে আমার আল্লাহ রাসূলের খাতিরে, ঠিক আছে? আল্লাহ রাসূলের খাতিরে তোমার সঙ্গে বন্ধুত্ব। শোন, কি আমি যাকাত ঠিক মতো দিইনি, নামাজ পড়লে কি হবে? আমার ওয়াজ বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূলের খাতিরে বন্ধুত্ব কাকে বলে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা কুনু মাআস সাদিকিন। এই ইমানদার মানুষেরা তাকওয়া করনে, তাকওয়া করো এবং ভয় পাও, এবং আল্লাহ সাদিকিন বান্দাগুলোর সাথী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বন্ধুত্ব তুমি তার সাথে করো যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব তুমি তার সাথে করো যে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, বন্ধুত্ব তুমি তার সাথে করো আল্লাহ রাসূলের সঙ্গে তার বন্ধুত্ব আছে তাই তুমি করো, বন্ধুত্ব তুমি তার সাথে করো আল্লাহ রাসূলের জন্য তার চোখের পানি পড়ে তাই তুমি করো। এটাকে কি বুঝা যায়? ইয়া তো আল্লাহ ওয়ালে বন যা বরনা আল্লাহ ওয়ালু কা বন যা। জোরে বলো সুবহানাল্লাহ। ইমানের শর্ত বুঝা যাচ্ছে তো নাকি? কেন নামাজ আমিও পড়ি, নামাজ আপনিও পড়েন, নামাজ সবাই পড়ে, নামাজ পড়লে কি হয় গো? নামাজি হয়। নামাজ পড়লে নামাজি হয়। বাড়ি তৈরি করলে রাজমিস্ত্রি হয়, কাঠের কাজ করলে সুতোর মিস্ত্রি হয়, গাড়ি চালালে ড্রাইভার হয়, কাপড় তৈরি করলে দর্জি হয়, রান্না করলে বাবুর্চি হয়, চুরি করলে চোর হয়, ডাকাতি করলে ডাকাত হয়, স্মাগলিং করলে স্মাগলার হয়, চা বিক্রি করলে জোরে বলুন চাওয়ালা হয়, কিন্তু সব চাওয়ালা প্রধানমন্ত্রী হয় না। চা বিক্রি করলে চাওয়ালা হয়, সব চাওয়ালা কিন্তু প্রধানমন্ত্রী হয় না। কাপড় সেলাই করলে দর্জি হয়, সব দর্জি কিন্তু মনীষ মানহত্রা হয় না। রান্না করলে বাবুর্চি হয়, সব বাবুর্চি কিন্তু মাস্টার শেফ হয় না। স্মাগলিং করলে স্মাগলার হয়, সব স্মাগলার কিন্তু দাউদ ইব্রাহিম হয় না। নামাজ পড়লে নামাজি হয়, সব নামাজি কিন্তু আমার বুঝার দেদে জামান হয় না। ইন্টারেস্টিং ব্যাপার, আপনি লক্ষ্য করে দেখুন, আমি আপনি নামাজ পড়লাম নামাজি হয়ে গেলাম, কিন্তু বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ল গৌসুল আজম হয়ে গেল, আজমিরের বৈরুদ্দিন নামাজ পড়লো গরিবে নামাজ হয়ে গেল, বাহাবুদ্দিন নকশবন্দি নামাজ পড়লো হাদি হয়ে গেল, আমার দাদু নামাজ পড়লো মুজাদ্দিদ হয়ে গেল, পাঁচ হুজুর নামাজ পড়লো আল্লাহর ওলি হয়ে গেল, আমি আপনি নামাজ পড়ে নামাজি হয়ে গেলাম, প্রতাপ চন্দ্র সেন নামাজ পড়লো সুফি আব্দুল মোমেন হয়ে গেল। বলো একটা তো ব্যাপার আছে, সব নায়ের মধ্যে হ্যাঁ তারা খুঁজে পেয়েছে। والذي جعل في الأمين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. الله القرآن تفسير مدار زرير زرير التبري كبير المدي پابن خازن ہو پیجا بے اللہ ہمارا رسول کے دنیا زمین پٹھا لے بلے دھارمو کے پوچھار کرو ہمارا رسول دھارمو پوچھار کرتے عربو کھرے دلے دلے শোনো তোমার জন্য চারটে জিনিসকে ফরজ করে দিলাম আমার হাবিব। ওই চারটে কি? চারটে জিনিস যে ফরজ করলাম তোমার জন্য, একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তুমি তাদের মধ্যে যাও যে তুমি আয়াতগুলোকে তেলাওয়াত করো, কোরআনের আয়াত দেখা যায় কিনা দেখা যায়, তো কোরআনের আয়াত দেখতে পাই না, যেটা দেখা যায় ওটা বাতিনি না জাহিরি? জাহিরি। দ্বিতীয় নম্বর কি বললেন? জাহেরি হলো। দ্বিতীয় নম্বর বললেন কি? ওয়ায়ুজাকিম হাবিব, তুমি তাদের আত্মশুদ্ধি করাও, তাজকিয়া নাফস করাও, ওটা কি দেখা যায়? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাবের জ্ঞান দাও, কোরআন তো দেখা যায়। চতুর্থ নম্বরে ওয়াল হিকমা, তাদেরকে কৌশলের জ্ঞান দাও। তাহলে আয়াত কোরআন তাজকিয়া নাফস আর কৌশল, হেকমত দেখা যায় না, তাজকিয়া নাফস দেখা যায় না, কোরআন দেখা যায়, আপনার আয়াত দেখা যায়, চারটে জিনিসকে ফরজ করলেন, দুটো জাহিরি আর দুটো বাতিনি, এ থেকে বোঝা যায় শরীয়তে ইসলামের মধ্যে জাহিরের গুরুত্ব যতটা আছে বাতিনির গুরুত্ব ততটা আছে। আমি শুধু জাহিরি নেব বাতিনি ছেড়ে দেব, ঘন্টা কাজ হবে। আল্লাহ রাসূল বলছেন আল ইলমু ইলমান, অল্প কিছুক্ষণ আলোচনা করবো কিন্তু টোটাল তত্ত্বভিত্তিক এথিক্যালি আলোচনা হবে, ঘটনা বলে সময় নষ্ট আমি করবো না। যদিও ঘটনা বললে ইমান আমাদের তাজা হয়, ঘটনা গুলো শুনলে আমাদের ইমান গুলো মজবুত হয়, তা আমি ওদিকে আজকে সময়টা নষ্ট করবো না, আজকে এদিকে সময় নষ্ট করবো। এটা অবশ্য নষ্টটা কাজেই লাগবে সময়। কথা বোঝা যাচ্ছে তোরা কি? এই দেখুন আস, চারটের মধ্যে দুটো হলো জাহেরি, দুটো হলো বাতিনি। শরীয়ত ইসলামের ক্ষেত্রে জাহেরির গুরুত্ব যতটা, বাতিনির গুরুত্ব ততটা। তাই বলছে আল ইলমু ইলমান, শিক্ষা হলো দুই প্রকার, আল ইলমু জাহির ওয়াল বাতিন, একটা হচ্ছে বাহ্যিক শিক্ষা আর একটা হলো অভ্যন্তরীণ শিক্ষা। বাহ্যিক শিক্ষাটা কি? বড় বড় সৈয়দ সৈয়দ বড় বড় বিদগ্ধ পণ্ডিত আলেম আছে পৃথিবীর জমিনে, কিন্তু তাদের ইলমে জাহিরটা চলবে, বাতিনটা নেই। হুজুর এই মাসলাটা কি হবে? ফতোয়া শাস্ত্র খুলে দেখুন, ফতোয়ার কিতাব গুলো দেখুন, ফেকার কিতাব গুলো দেখুন, তার উসুলের মধ্যে এটাই লেখা হচ্ছে কি, আল মুফতি ইউফতি আলা জাহির। খুব ঠান্ডা মাথায় বুঝবে কি, আল মুফতি ইউফতি আলা জাহির, মুফতি ফতোয়া দেয় জাহিরের উপরে। আপনি যেমন শোনাবেন তেমন ফতোয়া পাবেন, কিন্তু আমার গাউসুল আজমের দরবারে কার কথা বলছি, গাউসুল আজমের কথা, বড় পীর। ঠিক আছে, বলি, গাউসুল আজমকে বড় পীর। আমাদের আবার অলিয়া উলিয়াদের কথা একটু বেশি বলা হয়, কেন বলা হয়? আমার আল্লাহ তাদেরকে নিজের ফরজ নামাজেও বাদ দেয়নি, তাই আমরাও জীবন থেকে বাদ দিই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যাবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেজদার ওযুকে স্বীকার করে নিলাম, তুমি পাক পবিত্র বেরিয়াজ, রহমত তোমার হাবিবের উপরে কামনা করলাম, আসসালামু আলাইনা, নিজে নামাজ পড়ছি তাই সালাম একটু নিজের উপরে নেবো। আল্লাহ আল্লাহ ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহ গো আমার উপর শুধু নয় পৃথিবীর জমিনে তোমার যত সলে ইবাদুল্লাহ অনেকগুলো বান্দা আছে, আব্দুল্লাহ একটা বান্দা, ইবাদুল্লাহ অনেকগুলো বান্দা, বি সলিহিন যারা পবিত্র নেককার পরিষ্কার আল্লাহ ওয়ালা, আমি ফরজ নামাজের পাঁচ করছি তাদেরকে সালাম দিচ্ছি। জোরে বলে সুবহান, তা সহজ ছেড়ে দিলে নামাজ হবে? নামাজ না হলে জান্নাতের চাবি পাবে? চাবি না পেলে দোর খুলবে? দোর না খুললে ঢুকবে কি করে? তাহলে এখন যদি কেউ ওলিকে না মানে তার জান্নাতে যাওয়া হবে? এই জন্য আমরা মানি, গুনাগার হতে পারি কিন্তু ওলিদের ভালোবাসি এখানে অস্বীকার করা যাবে না, গুনাগার হতে পারি রাসূলকে ভালোবাসি অস্বীকার করা যাবে না, পাপি হতে পারি কিন্তু আল্লাহ রাসূল যে দিলের প্র্যাকটিক্যাল প্রমাণ নেবেন, প্র্যাকটিক্যাল প্রমাণ আমি যেভাবে বলবো সেভাবে বলবেন, কিন্তু আমি যতটা বলবো অতটাই বলবেন কিন্তু। ঠিক আছে, আল্লাহ কা জলওয়া বন্দো কো দিখলা দিয়া কমলি ওয়ালে নে, দিন মিলাই মান মিলাও, পড়নে কে লিয়ে কুরআন মিলাও, জুদত কো জো দেনা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে, হকলা ইলাহা ইল্লাল্লাহ, হকলা ইলাহা ইল্লাল্লাহ, হকলা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি বললাম? আমি যতটা বলবো অতটাই বলবো, ওইখানে ঢুকে যাবে। আমি তিনটে হেভি হেভি ব্রেক মারলাম, গাড়ি রাখলো না কেন? পাম্প করে করে ব্রেক করেছে, শাটল ব্রেক হওয়ার কথা আপনারা দেখছেন কিন্তু শেষ না হওয়া পর্যন্ত রুখতে পারছেন না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল বুঝেন? কারণ ভাইজান আপনি আমাদের যতই বলেন আল্লাহ রাসূলের সাথে, রাসূলে আল্লাহর সাথে আল্লাহ নবীর নামটা না বললে ও ব্রেক কাজ করছে না, ও পাম্প করে ফেল হয়ে যাবে তাও গাড়ি চলতে থাকবে, কারণ আমার আল্লাহ তাকে কোনো জায়গা থেকে বাদ দেয়নি। আমার রাসূল মিরাজের রাত্রি যে দেখে আল্লাহর আরশে আমার রাসূলের নামটা লেখা আছে, আমার আল্লাহ বলছে হাবিব তোমাকে তো এটাই দেখাতে এনেছি, আমার আরশে তোমার নাম, খতিবের খুতবায় তোমার নাম, মুহররের তাহরীরে তোমার নাম, মুকাররের তাকরীরে তোমার নাম, কোরআনের পারায় পারায় তোমার নাম, মুহাদ্দিসের হাদিসে তোমার নাম, ফকির ফিকাতে তোমার নাম, মুক্তির ফতোয়াতে তোমার নাম, মসজিদে লালকারেতে তোমার নাম, মুয়াজ্জিনের আজাদেতে তোমার নাম, হুর ও গিলবানের কপালেতে তোমার নাম, ফেরদাউসের গোলামদের বুকেতে তোমার নাম, চাঁদের চাঁদিতে তোমার নাম, সূর্যের রশ্মিতে তোমার নাম, সিতারার চমকেতে তোমার নাম, তওবা বিক্রির পাতায় পাতায় তোমার নাম, জান্নাতের দরওয়াজার উপরে তোমার নাম। হে আমার হাবিব, যেখানেই হবে আল্লাহ আমার নাম, ওখানেই হবে মুহাম্মদ তোমার নাম। ইয়া রাসূলুল্লাহ বক্তব্য বুঝা গেছে? আল্লাহ বলছেন কোরআনের বড় আয়াত ছোট করে বলি, তার তাফসীরটা বলি, আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা আলা কুলুবিল মুমিনিন, আমার রাসূল, এটা তাফসীর, আমার রাসূল প্রত্যেকটি মুমিনের দিলের আওলার অর্থ কেউ উপরে দিয়েছে, কেউ করিম দিয়েছে, যে আমার রাসূল প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি যত জোরেই ব্রেক করি ও ফেল হবে। বাস্তব দিয়ে বুঝুন, বিকজ ওয়ার স্যাম্পল, আমরা গুনাহগার, পাপ আছে, কার নেই থাকতে পারে? তোমার আল্লাহ যাদেরকে নামাজে ছাড়েনি আমরাও তাদেরকে ছাড়িনি আমাদের জীবনে। ইয়া আল্লাহ গুনাহগার তো, তাই তোমার ওলির ওসিলা দিয়ে ওলির দামানটা ধরে আছে, একটা আলাদা দিশের ছেলে বুঝলেন। আমি এসিয়াটিক সোসাইটিতে গবেষণার কাছে কাজে কদিন যাতায়াত করছিলাম, আমাকে দেখতো আর সালাম আলাইকুম ইনডাইরেক্ট ভাই কাইসে হো, অনেক দিন দেখতাম আরে ইয়ার ইনডাইরেক্ট হ্যায় কি, ও ফির ফেকতে দে আরে ইনডাইরেক্ট ভাই কাইসে হো, ইয়ার চল ইগনোর করতে ইসকো ছোড় দিয়া। ফির মাশাল্লাহ খুবসুরত নাম ভি হ্যায়, ছোটা মোটা শহর মে জানতে ভি হ্যায় বহুত সারে আদমি, তো হমে ইনডাইরেক্ট কিউ বুলাতে হো জি, মেরা তো নাম হ্যায় মেহরাব সিদ্দিকী। কুছ ভি হো ভাই, তুমারা আল্লাহ তো বহুত কমজোর পড় গয়ে, কিউ এসে বলতে এসে কোই বলতে মুঝে, দেখো তুমারা আল্লাহ কো সুনানে কে লিয়ে ফির বান্দা কা জরুরত পড়তা হ্যায়, আর হামারা আল্লাহ তো ডাইরেক্ট সুন লেতা হ্যায়। কথা বুঝতে হচ্ছে, সত্যি আমার আল্লাহ তো ডাইরেক্ট শুনে, আমার আল্লাহ ডাইরেক্ট শুনে বলুন না সুবহানাল্লাহ। তোমার আল্লাহ আর আমার আল্লাহ কি আছে আমি জিজ্ঞাসা করলাম, বলছে দেখো আমরা আহলে হাদিসের মানুষ, আমরা মুহাম্মাদি। হাজি কোন মুহাম্মাদি? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মাদি। তুমি তুমি যদি মুহাম্মাদি হতে আমার রাসূলের উপরে সালাম করতে বারণ করতে না, তুমি যদি আমাদের মুহাম্মাদি হতে মিলাদ করতে বারণ করতে না, তুমি যদি আমাদের মুহাম্মাদি হতে তো রাসূল কি কথা বুঝতে পারছেন না, তোমার মোহাম্মদ আলাদা আছে। তুমি যদি মোহাম্মদই হতে আর এই কথা বলতে না আমার নবী মরে গেছে। নবী দিবসের সময় আমাদের শুনতে হয় পুক্ত হয়ে যান, কারণ আমার আফসোস লাগছে মেদিনীপুরে আর আসবো কিনা আমি জানি না, আমার বিশ্বাসের মধ্যে আঘাত দেওয়া হয়েছে, এতদিন আমি মুখ খুলি নি, আজ আমি বলছি শুনো, আর আমি বলছি মানে ফোকটের ধুলো উড়ানোর কথা বলিনি, আমি কলম ধরেছি, কলম ধরতে জানি, লেখা কিতাব আছে, তারপরেও আমি বলছি শুনেন, বহু এমন দরবার আছে ফুরফুরা শরীরের নাম ভাঙানো হচ্ছে, কিন্তু সেখানে আমার মুজাদ্দিদ জামানের রসুলের খেলাফ চলা হয়ে থাকে, আমার মুজাদ্দিদ জামানের রসুল হচ্ছে হাই আলা সালাম বলবে কাতারে যে দাঁড়াবে, আমার মুজাদ্দিদ জামানের রসুল হচ্ছে 24টা হাসান দরজের হাদিস থেকে সাবিত করা যে তোমরা যখন আলহামদুলিল্লাহ শেষ হবে ওয়ালা দোয়ালিন, তারপরে আমিন যখন বলবে ফেরেশতাদের মতো করে বলো, কারণ ওটা দোয়া, ফেরেশতাদের আওয়াজ শোনা যায়, তাহলে আমাদের ফেরেশতাদের মতো বললে কেমন বলতে হবে যাতে কেউ শুনতে না পায়, তো সেখানে ওয়াহাবিদের মতো চিল্লে আমিন বলা হচ্ছে। আমার ইনভেস্টিগেশন চলছে, কমপ্লিট হলে আমি স্পটে দাঁড়িয়ে নাম নিয়ে নিয়ে বলবো। এবং সেই সব আলেমগুলোকে এর পক্ষে সওয়াল করতে আমার সামনে দাঁড়াতে বলবেন ইনশাআল্লাহ। আমার হাত নয়, আমার জবান নয়, আমার কিতাব, আমার স্টাডি তাদের সামনে কথা বলবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করলে হবে না, বাস্তবকে শুনুন, মোকাবেলা করুন। কারণ আমরা আমার বাড়িতে আমার নিজের চাচাকে ছেড়েছি, কারণ আমার মুজাহিদদের জামানের মতো করে চলে নেতাই। অতএব আপনি পীর হন, হুজুর হন, ওলি হন, আউলিয়া হন, বড় লোক হন, ধনী হন, আমির হন, রাইস হন, দিলে যদি নবীর মহব্বত না থাকে, দিলে যদি মুজাহিদদের জামানের মহব্বত। www.anibas.in